الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. রোগীদের দেখাশোনা করা, এর ফজিলত, এর শিরোনাম অনুচ্ছেদ আত-তারগীব ওয়াত-তারহীব। প্রথমে তিনি দু তিনটি হাদিস পেশ করেছেন, আমি এটা পেশ করবো না। দুটি হাদিস, পরে তিনটি, তৃতীয় নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يقول يوم القيامه يا ابن ادم مرضت فلم تعدني قال يا ربي كيف اعودك وانت رب العالمين. কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি রোগাক্রান্ত হয়েছি কিন্তু তুমি আমার দেখাশোনা করো নি। সুবহানাল্লাহ, আল্লাহ কি রোগাক্রান্ত হয়? কিন্তু দেখবেন পরে তার তাবির ব্যাখ্যা। বান্দা বলবে, হে রব, আপনার দেখাশোনা করবো কি, অথচ আপনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির রব, পালন কর্তা, মালিক, সন্দেহ নাই, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের পালন কর্তা, তো তোমার দেখাশোনা করবো কি? সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন কি, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো নি আমার অমুক বান্দা রোগাক্রান্ত হয়েছিল কিন্তু তুমি তাকে দেখতে যাও নি, তার সেবা করতে যাও নি। সুবহানাল্লাহ, তুমি জানো নি, যদি তুমি তাকে দেখাশোনা করতে তাহলে তুমি আমাকে তারই কাছে পেতে। সুবহানাল্লাহ, এখন কত ফজিলত, রোগীর দেখাশোনা করা একটা নেয়মা। রোগীর দেখাশোনা সম্পর্কে আরো হাদিস আসবে, আজকে এই হাদিস ইনশাআল্লাহ। এরপরের অংশ হাদিস বলছেন, قال يا ربي وكيف اطعمك وانت رب العالمين, বলছেন এরপরের অংশ, يا ابن ادم استطعمتك فلم تطعمني, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছি কিন্তু আমাকে খাওয়াওনি। বান্দা বলবে, يا رب وكيف اطعمك وانت رب العالمين, আমি তোমাকে কিরকম খাওয়াবো অথচ তুমি হচ্ছ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, তুমি রব্বুল আলামিন, কেইফ উতিমুক, আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমা আব্দি ফুলানান ফালাম তুতিম, তুমি জানো নি আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাও নি। সুবহানাল্লাহ, এই জন্য বর্তমানে আমরা সুস্থ স্বচ্ছল, পরবর্তী জিন্দগি, ভবিষ্যৎ জিন্দগি সম্পর্কে এত চিন্তা করতে নাই, মানে দুনিয়ার জিন্দগি, কারণ দুনিয়ার জিন্দগিটা আসল ভবিষ্যৎ না, এটা হলো বর্তমান। আসল যে ভবিষ্যৎ এটা হচ্ছে আখরা, মরার পরের জিন্দগি, এটা হচ্ছে, এটাই শুরু হয়ে যায়। আউয়ালু মানাজিল আখরা আল কবর, আখরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। তাই তোমার কবরের জিন্দগি, মৃত্যু এসে গেছে, আখরাত তোমার শুরু হয়ে গেছে। তো আমরা সবসময় টার্গেট থাকে ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যৎ বলতে কি বুঝে, দুনিয়ার ভবিষ্যৎ না আখরাতের ভবিষ্যৎ, এটা তো আপনারা বলছেন, কিন্তু বেশিরভাগ মানুষ যখন বলবে উদ্দেশ্য কোনটা, দুনিয়ার ভবিষ্যৎ, দুনিয়া কামাই করবে, এই করবে, সেই করবে, কিন্তু আখরাত যে আসল ভবিষ্যৎ সে ভবিষ্যৎকে আমরা ভুলে যাই। আজকে যে আল্লাহ আমাদেরকে রিজেক দিচ্ছেন, যদি আমরা আরো জিন্দা থাকি, হায়াত থাকে, পরবর্তীতে তিনি আমাদেরকে রিজেক দেবেন, তে তো ভয়ের কিছু নাই। ইন্নাহু হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, আল্লাহই হচ্ছেন রিজেক দাতা। যেখানে হাদিসে মূল হাদিস না বলে আউট গেলে আবার তো হাদিসটা ইয়াদ থাকবে না। হ্যাঁ, আল্লাহ কি বলেছেন, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমা ইসতাতআমাকা আব্দি ফুলান ফালাম তুতইমহু, তুমি কি জানো নি আমার অমুক বান্দা তোমার কাছে এসে বলেছিল খাবার দাও, তুমি খাবার দাও। কত মানুষ আছে বাংলাদেশ, এখানে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো অবস্থানে আছে আল্লাহর শুকর, ঠিক না? তবে এখানেও মাঝে মধ্যে আমরা শুনতে পাই অমুক জায়গায় আছে না লোকজন খাবার টাবার নিয়ে আসছে। আপাতত বাংলাদেশ নিজের আত্মীয় স্বজন গ্রামে প্রতিবেশী অনেক মানুষ গরিব মজুদ, তবে ভিখারি এখানেও আছে ভিক্ষুক, দেখতে পাই না মসজিদ মসজিদ বসে না। তো আল্লাহ কি বলবেন, তুমি কি জানো নি আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি খাবার খাওয়াও নি, যদি তুমি তাকে খাওয়াতে তাহলে ওইটা তুমি আজকে আমার কাছে পেতে, মানে তার বদলা পেতে। সুবহানাল্লাহ, এই গেল কয়টা কথা, দুইটা কথা। প্রথমে রোগীর দেখা শোনা, তৃতীয় নম্বর খাওয়ার খাওয়ানো, না দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান আমি তোমার কাছে পানীয় চেয়েছিলাম, পানীয় চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পান করাওনি। তোমার কাছে আমি পানীয় চেয়েছি, পানি চেয়েছি, জুস চেয়েছি, দরকার পড়ে। অনেক জায়গায় এখনো আছে যেখানে বাংলাদেশি কোনো কোনো জায়গায় আমাকে বলা হয় যে সুপেয় পানি নেই, খাবারের জন্য পানি পাওয়া যায় না। এমনি তো পানি বাংলাদেশ সব জায়গায় ভরা, খাবারের পানি অনেক জায়গায় পাওয়া যায় না। তাই ওইসব জায়গায় যদি আমরা তৌফিক দেয় একটা টিউবওয়েল খনন করে দিন, যেভাবে হালকা একটা বললাম পানি খাওয়ার জন্য তৌফিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশ কি বলেছেন হাদিসে, বলবেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছি তুমি কিন্তু আমাকে পানি দাওনি, পানি পান করাওনি। তো পানির মধ্যে সব সামিল, হয়তো জুস, হয়তো পানি, হয়তো দুধ, চা ইত্যাদি ইত্যাদি। قال يا ربي وكيف اسقيك وانت رب العالمين, হে রব আমি তোমাকে কি রকম পানি পান করাবো অথচ তুমি হচ্ছে রব العالمين। قال তখন আল্লাহ বলবেন ইস্তাসকাক আব্দি ফুলান ফলাম তাসকি, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি দাওনি। আমা ইন্নাক লাউ সাকাইতাহু ওয়াজাদতা যালিকা ইন্দি, শুনো যদি তুমি তাকে দিতে তাকে পান করাতে তাহলে কিন্তু তুমি ওই পান করানোর বদলা তুমি আজ আমার কাছে পেতে। সুবহানাল্লাহ, এই হলো তিন অংশ এখানে, এটা এটাকে বলা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে বলবেন, প্রথম নম্বর কি একটু দ্রুত বলবেন, হে আদম সন্তান আমি রোগাক্রান্ত হয়েছি কিন্তু তুমি আমার দেখাশোনা করলে না। আদম সন্তান বলবে, হে রব আমি কিরকম তোমার দেখাশোনা করব অথচ তুমি হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, শুনো আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখাশোনা করোনি, যদি তুমি তার দেখাশোনা করতে তাহলে তুমি আমাকে তারই কাছে পেতে। এই গেল একটা, তাহলে কেউ যদি রোগাক্রান্ত হয় তাহলে তার সেবা শুশ্রূষা করা সুন্নাহ, বরং ফরজে কিফায়া অত্যন্ত জরুরি। কেউ যদি এরকম হয় তার এলাকার মানুষ কেউ তাকে দেখছে না তাহলে সবাই গুণাগার হবে, বুঝছেন? সবাই এমনি ছেড়ে দিয়েছে পরিত্যক্ত, আস্তাগফিরুল্লাহ, হারাম। এছাড়া মানুষ যা দেখতে তবু আপনি গেছেন আলহামদুলিল্লাহ, রুগীর দেখাশোনা অনেক ফজিলত আছে, আরো আসবে হাদিস। এই গেল প্রথম। দ্বিতীয় নম্বর আল্লাহ বলবেন, হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছি কিন্তু তুমি আমাকে খাবার খাওয়াওনি। আদম সন্তান কি বলবে, হে রব তুমি রব্বুল আলামিন তোমাকে কিরকম খাওয়াবো। আল্লাহ বলবেন, তুমি শোনো আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছে তুমি তাকে খাবার দাও, যদি তুমি তাকে খাবার খাওয়াতে তাহলে তুমি তা আজকে আমার কাছে পেতে, মানে তার বদলা তুমি আজকে আমার কাছে পেতে। আরেকটা কথা, হে আদম সন্তান আমি তোমার কাছে পানীয় চেয়েছি কিন্তু তুমি আমাকে পান করাও নি। বান্দা বলবে আদম সন্তান, হে রব, তুমি রব্বুল আলামিন, তোমাকে কিরকম পান করাবো? আল্লাহ বলবেন, শুনো, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাওনি, যদি তাকে তুমি পানি দিতে, পানি খাওয়াতে, তাহলে আজকে তুমি তা আমার কাছে পেতে। সুবহানাল্লাহ। এই জায়গায় রোগীর এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে রোগীর দেহ শোনার ফজিলত, দুই নম্বর খাবার খাওয়ানোর ফজিলত, পানি পান করানোর ফজিলত, আর কিছু হালকা কিছু টিকাস্বরূপ কিছু আলোচনা করেছি। হাফিজ মুনজির রহমাহুল্লাহ বলছেন এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, আর তারিব তারহিব 4987 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, গরিবের হক আদায় করার তৌফিক দান করুন, মিসকিনের হক আদায় করার তৌফিক দিন, রোগীদের হক আদায় করার তৌফিক দিন, আর আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।